بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قل اعوذ برب الفلق বলো আমি শরণ লইতেছি ঊষার স্রষ্টার من شر ما خلق তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে ومن شر غاسق اذا وقب অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয় ومن شر النفاثات في العقد এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় ومن شر حاسد اذا حسد এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে।